আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী আলোচনা, ইসলামী প্রোগ্রাম দেখছেন ও শুনছেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইসলামী ইলম শিক্ষার ফরজ পালন করছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন আমল করার এবং আমাদেরকে তৌফিক দেন ইখলাস রাখার, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা, পূর্বের আলোচনার জের ধরে যে আলোচনায় আমরা বলেছিলাম, ইসলামের অর্থনীতির একটা মূল উৎস হলো দান। দান করলে পরে, আল্লাহর ব্যাংকে রাখলে সেই দান আপনার জন্য বৃদ্ধি হবে এবং সেই দান থেকে মুসলিম দেশ, মুসলিম সমাজে করলে মাল কমে যাবে। তার কারণ তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন, তিনি কসম খেয়ে বলেছেন, আমি কসম খাচ্ছি তিনটি জিনিসের ওপরে, মা নাকাসা মাল ও আব্দিন মিন সাদাকা, সাদাকা করলে, দান করলে কোনো বান্দার মাল কমে যায় না, গ্যারান্টি। তবে আপনি যদি বলেন আমি সবটাই দান করে দেবো, তারপরে কমবে না, তা তো আর হতে পারে না। আপনার যে রকম দান করতে বলা হয়েছে ঠিক সেই মতো দান করতে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু, ইসরাফও করবে না আর মানে কাতরতাপূর্ণও করবে না, তার মানে অপচয় করবে না, অপব্যয়ও করবে না এবং বৈকুণ্ঠও হবে না। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, তোমার হাতটাকে বদ্ধ মুষ্টি করে গর্দনের সঙ্গে বেঁধে রাখবে, তার মানে একদম দান করবে না তাও ঠিক না, আর হাতটাকে খুলে দেবে সব দিয়ে দেবে সেটাও ঠিক না, হয়তো তোমার অসুবিধা হবে। কিন্তু যে নিয়মে দান করতে বলা হয়েছে সে নিয়মে যদি তুমি দান করো তাহলে সেই দানে তোমার মাল কমে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, ওয়ালা জালামা আব্দুন মাযলামাতান সাবারা আলাইহা ইল্লা যাদাহুল্লাহু আযজা ওয়া জাল্লা ইজ্জা, যখন কোনো মানুষের উপর অত্যাচার করা হয়, কোনো বান্দার উপরে অত্যাচার করা হয়, অতঃপর সে ধৈর্য ধরে, তার মানে সে মাফ করে দেয়, যে অত্যাচার করেছে অত্যাচারীকে সে মাফ করে দেয়, আল্লাহ তাআলা তার মর্যাদা বর্ধন করেন। যখনই সে ক্ষমা করবে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেবেন। ওয়ালা ফাতাহা আব্দুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকর, এটাও গ্যারান্টি। যে ব্যক্তি ভিক্ষার দরজা খুলবে তার জীবনে, চেয়ে খেতে শিখবে, চেয়ে খেয়ে মাল জমাতে শিখবে, মাল বেশি করতে শিখবে, যেখানে পাওয়া যায়, যেখানে চাওয়া, যেখানে মোটা টাকা পাওয়া যায় সেখানে চাইতে গেল, দরজা দরজা ভিক্ষা করলে কত হবে, জানে যে ওখানে গেলে মোটা টাকা পাওয়া যাবে, অথচ তার টাকার প্রয়োজন নেই, সে টাকাকে বেশি বৃদ্ধি করার জন্য চাইছে, ভিক্ষার দরজা খুললে তার জন্য আল্লাহ দারিদ্রের দরজা খুলে দেবেন, এটা গ্যারান্টি। সে একদিন না একদিন ফকির হবে, আল্লাহ তাকে ফকির বানাবেন, কারণ এখন অপ্রয়োজনে চাচ্ছে, আল্লাহ তাআলা এমন করবেন যে সে প্রয়োজনে চাইতে যাবে, সে ফকির হয়ে যাবে। এখানে আমরা দানশীলতার যে ভয় করলে হবে না, দান করলে আমার মাল কমে যাবে তা না, আমি দান করব আল্লাহ বরকত দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বলছেন, বাইনা রাজুলুন ফি ফালাতিম মিনাল আরদি ফাসামিয়া সাউতান ফি সাহাবা ইসকি হাদিকাতা ফুলান, এক লোক মরুভূমিতে ছিল, হঠাৎ করে মেঘ দেখলো, আর সেই মেঘ থেকে আওয়াজ এলো, অমকের বাগান সিঞ্চিত করো, অমকের বাগান শেষ হতো, তারপরে অমকের বাগানে গিয়ে বৃষ্টি বর্ষণ করো। ফাতানা হাজালিকা সাহাব ফা আফরাগা মা আহু ফি হাররাতিন ফা ইজা সারজাতুম মিন তিলকা সারাইজ আও সারাজ কাদ ইস্তাউ আবাত জালিকাল মা, তারপরে দেখা গেল কি যে হ্যাঁ, অমক এক বাগানে গিয়ে মেঘ বর্ষণ করলো, তারপরে দেখলো যে সেখান থেকে এক নালা হয়ে গেছে, নালা, সেই নালা বেয়ে পানি যাচ্ছে, তারপরে ফাতাতাব্বা আলমা, সেই পানির সাথে সাথে সে গেল, ফাইজা রাজুলুন কায়েমুন ফি হাদিকাতে, দেখা গেল এক ব্যক্তি তার বাগানে দাঁড়িয়ে আছে, ইউহাউইলুল মা বিমিসহাতে, কোদাল দিয়ে নিজে ওই পানিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিজের বাগানে সেচ করছে। ফাকালা লাহু ইয়া আব্দাল্লাহ, লোকটা বলল, হে আল্লাহর বান্দা, মাসমুক, তোমার নাম কি? কালা ফুলান, সে বলল আমার নাম এই, আর সেই নামই সে মেঘ থেকে শুনেছিল। তারপরে ফাকালা লাহু ইয়া আব্দাল্লাহ লিমা তাসালুনি বা লিমা সালতানি আন ইসমি, তখন এই জিজ্ঞেস করছি তুমি আমার নাম জিজ্ঞেস করলে কেন? কালা সামিতু ফি সাহাবিল্লাযী হাযা মাউহু ইয়াকুলু ইসকি হাদিকাতা ফুলান, আমি শুনলাম যে মেঘ থেকে তোমার বৃষ্টি বর্ষণ হলো, যে পানি তুমি এই যে বাগানে সেচ করছো, ওই মেঘ থেকে আমি শুনলাম তোমার নাম, যে অমক লোকের বাগান সিঞ্চিত করো, তো তুমি এমন কি কাজ করো যে তোমার নাম ধরে এইভাবে আল্লাহ তাআলা খাসভাবে মেঘ পাঠিয়ে বৃষ্টি বর্ষণ করলেন, কি এমন কাজ করো? তখন সে বলল, ইজা কুলতা হাযা ফা ইন্নী আনজুরু ইলা মা ইখরুজু মিনহা ফা আতাসাদদাক, যখন তুমি জিজ্ঞাসাই করলে তখন আমি বলতে বাধ্য, আমি বলছি শোনো, আমার এই বাগান থেকে যে ফল ফসল হয় এই ফল ফসলকে আমি তিন ভাগ করি, আতাসাদ্দাক বিসুলুসে, তিন ভাগের এক ভাগ আমি কি করি ফকির মিসকিনকে দান করি, ওয়া আকুলু আনা ওয়া আইয়ালি সুলুসা, আর তিন ভাগের এক ভাগ আমি আমার পরিবার সহ ভক্ষণ করি, ওয়া আরুদ্দুহু সুলুসা, আর এই বাগানের গাছ লাগানোর কাজে ইত্যাদির কাজে আমি তার এক তৃতীয়াংশ ব্যয় করি। এখানে যে ফজিলতের কথা বলা হলো যে আল্লাহ তাআলা খাসভাবে নাম নিয়ে বললেন যে অমুকের বাগান সিঞ্চন করো, কেন? যেহেতু সেই বান্দা আল্লাহর খাস বান্দা ছিল আর সেই বান্দা এই কাজ করত, নিজের বাগানের ফল নিজে একা খেত না, ওই বাগানওয়ালাদের মতো নয় যে চুপি চুপি চোর আনে মিসকিন চলে আসবে, তাই না? যাদের বাগানকে জ্বালিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, এ বাগানওয়ালা কি যে ভাই ফসল যা হচ্ছে তিন ভাগ করো, এক ভাগ খাও আর এক ভাগ দান করো আর এক ভাগ বাগানে খরচ করো। এই হলো সরল নীতি, সহজ নীতি, যে নীতির ফলে আল্লাহ তাআলা তাকে খাসভাবে বৃষ্টি দিলেন এবং তার বাগানের সংরক্ষা করলেন। এখানে উদ্দেশ্য হলো যে দান করার ফজিলত, গরিব মিসকিনকে দান করলে আপনাকে আল্লাহ তাআলা বিশেষভাবে সহযোগিতা করবেন যে আপনার ফল ফসল আল্লাহর পক্ষ থেকে রক্ষা হবে, এটাই হচ্ছে আল্লাহর কাছ থেকে আমাদের বাঞ্ছনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। এমন কোন দিন নেই যেদিনে সকালে আসমানে দুটো ফেরেশতা অবতরণ হয় না, অবতরণ করে না, আর অবতরণ করে একজন বলেন, হে আল্লাহ তুমি দানকারীকে, দানশীলকে তার বিনিময় দাও, যখনই দান করছে তখন তার বিনিময় দাও, ওয়া আতি মুমসিকান তালাফা, আর যে ব্যয়কুণ্ঠ যে দান করতে চায় না তাকে ধ্বংস দাও। একজন দোয়া আর একজন বদদোয়া, দানশীলের জন্য দোয়া করা হয়, কার দোয়া? ফেরেশতার দোয়া, আর যে ব্যয়কুণ্ঠ কৃপণ কুঞ্জুস তার জন্য বদদোয়া করা হয় আর ফেরেশতার দোয়া, বুঝতেই পাচ্ছেন। আল্লাহ তাআলা বলেছেন, এটা হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু আযজা ওয়াজাল, আল্লাহ তাআলা বলেছেন, আনফিক উনফিক আলাইক, তুমি খরচ করো আমি তোমার পেছনে খরচ, তুমি বান্দার জন্য খরচ করো আমি তোমার জন্য খরচ করব, তুমি যদি মিসকিনদের জন্য খরচ করো আমি তোমার জন্য খরচ করব। আর তার মানেই হলো ওই যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন না, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির, বলো আমার রব যাকে ইচ্ছা তাকে প্রশস্ত রুজি দান করেন আর যাকে ইচ্ছা তাকে রুজিতে সংকীর্ণতা দেন, এটা আল্লাহর ইচ্ছা। ফকিরকে বাদশাহ, বাদশাহকে ফকির, যাকে ইচ্ছা ফকির, যাকে ইচ্ছা বাদশাহ, এটা আল্লাহর ইচ্ছা। ওয়ামান ফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, আর যখনই তোমরা দান করো, খরচ করো, আল্লাহ তাআলা তার বিনিময়ে তা তোমার জন্য বৃদ্ধি করে দেন, বিনিময়ে দান করেন। এ নয় যে তুমি দান করলে তোমার মাল কমে যাবে, তা নয়, তুমি দান করলে আমি তোমার পেছনে আমি দান করতে থাকবো, তোমাকে তোমার মাল কমে যাবে না, এটা আল্লাহর ওয়াদা। ওয়ামান ফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আর তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ রুজিদাতা, সর্বশ্রেষ্ঠ রুজিদাতা, তিনি ইচ্ছা মতো রুজি দান করেন, বেগাইরে হিসাব, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বিনা হিসাবে রুজি দেন, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রুজিতে সংকীর্ণতা আনেন তাকে পরীক্ষার জন্য। মোট কথা, দান করে যেতে হবে। দান আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই দেওয়া থেকে আল্লাহর পথে ব্যয় করলে পরে আল্লাহ সেই রুজিতে আপনার বরকত দেবেন, আর আপনি বুঝতেও পারবেন না যে আপনি দান করছেন ফলে আপনার রুজি কমে যাচ্ছে, তা নয়, বরং খেয়াল করে দেখবেন তাতে এমন বরকত হচ্ছে যে সেই বরকতে মনে হবে আপনার দান বৃদ্ধি পাচ্ছে, আপনার ধন বৃদ্ধি পাচ্ছে। বরং একটি দান করলে তার প্রতিদান 700 গুণ পর্যন্ত পাওয়া যেতে পারে, এ কথা আল্লাহর কথা। একটা দান করলে তার বিনিময়ে 700 গুণ পর্যন্ত সওয়াব পাওয়া যেতে পারে। প্রিয় দর্শক মন্ডলী, বিরতির পর বাকি কথা আপনাদের সামনে রাখবো, সাথে থাকুন, কাছে থাকুন। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলেছেন তুমি গরিব মিসকিনকে খরচ করো আমি তোমার জন্য খরচ করব, খরচ তুমি করলে আমি খরচ করব, সেই কথাটা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে আল্লাহ যার জন্য রুজি প্রশস্ত করেন আর যার জন্য সংকীর্ণ করেন, ওয়ামান ফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, আর যখনই তোমরা দান করো খরচ করো আল্লাহ তাআলা তার বিনিময়ে তা তোমার জন্য বৃদ্ধি করে দেন, বিনিময়ে দান করেন। এ নয় যে তুমি দান করলে তোমার মাল কমে যাবে, তা নয়, তুমি দান করলে আমি তোমার পেছনে আমি দান করতে থাকবো, তোমাকে তোমার মাল কমে যাবে না, এটা আল্লাহর ওয়াদা। ওয়ামান ফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আর তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ রুজিদাতা, সর্বশ্রেষ্ঠ রুজিদাতা, তিনি ইচ্ছা মতো রুজি দান করেন বেগাইরে হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বিনা হিসাবে রুজি দেন, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রুজিতে সংকীর্ণতা আনেন তাকে পরীক্ষার জন্য। মোট কথা, দান করে যেতে হবে। দান আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই দেওয়া থেকে আল্লাহর পথে ব্যয় করলে পরে আল্লাহ সেই রুজিতে আপনার বরকত দেবেন, আর আপনি বুঝতেও পারবেন না যে আপনি দান করছেন ফলে আপনার রুজি কমে যাচ্ছে, তা নয়, বরং খেয়াল করে দেখবেন তাতে এমন বরকত হচ্ছে যে সেই বরকতে মনে হবে আপনার দান বৃদ্ধি পাচ্ছে, আপনার ধন বৃদ্ধি পাচ্ছে। বরং একটি দান করলে তার প্রতিদান 700 গুণ পর্যন্ত পাওয়া যেতে পারে। এ কথা আল্লাহর কথা, একটা দান করলে তার বিনিময়ে 700 গুণ পর্যন্ত সওয়াব পাওয়া যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা মুআলাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের সেই দানের উপমা কেমন, কামাসালি হাব্বা, একটি দানার মতো, একটি শস্যের মতো, আম্বাতাত সাবা সানাবিলা, যে শস্য থেকে গাছ তৈরি হয়, গাছ থেকে আবার তার শাখা পোশাকা তৈরি হয়, আর সেই শাখা পোশাকায় প্রত্যেক শাখা পোশাকায় 7টি শীষ হয়, 7টা শীষ। একটা ধান কিংবা একটা গমের উদাহরণ নেন, একটা গম দিয়ে ছেড়ে দেন, সেই গম থেকে একটা গাছ হলো, সেই গাছ থেকে আবার ওই যে পেঁকানা কি বলে না, সাইড থেকে বের হলো, দেখা গেল একটা গমের দানা থেকে 7টা গাছ হয়েছে, আর প্রত্যেক গাছে একটা করে শীষ। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেক শীষে আছে 100টা করে শস্য দানা, তার মানে একটা থেকে কটা হয়ে গেল, 700। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যার জন্য ইচ্ছা তার তাকে বৃদ্ধি দান করেন, বহুগুণে বর্ধন করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ হচ্ছেন মহা ক্ষমাশীল এবং মহাজ্ঞানী। সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন যে আল্লাহ বিপুল দাতা, মহাজ্ঞানী, ওয়াসিউন, তিনি বিপুলভাবে দান করতে পারেন, আর আলিম, মহাজ্ঞাতা, তিনি সব কিছু জানেন। একটা দানকে তিনি 700 গুণে বাড়তি করতে পারেন, বৃদ্ধি করতে পারেন। সুতরাং আমরা দান করলে পরে আমাদের স্বভাব কত, সেই কথাই আমরা বলছিলাম। এক ব্যক্তি দান করার জন্য একটি লাগাম লাগানো উটনি নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট হাজির হয়ে বলল, এটি আল্লাহর রাস্তায় দান করলাম। এ কথা শুনে তিনি তাকে বললেন, এর বিনিময়ে কিয়ামতের দিন তুমি 700টি উটনি পাবে, যাদের প্রত্যেকটির মুখে লাগাম লাগানো থাকবে। 7টা দিলে 100 গুণ বেশি, 700টা উটনি পাবে, যাদের প্রত্যেকটার মুখে লাগাম লাগানো থাকবে। সহি মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, ওরা কি জানে না যে আল্লাহ তাআলা তার বান্দাদের কাছ থেকে তওবা কবুল করে থাকেন। বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা তওবা কবুল করে থাকেন, তার একটা নাম হচ্ছে তাওয়াব, তওবা কবুলকারী। ওয়া ইয়াখুযুস সাদাকাত, এবং সাদাকা গ্রহণ করে থাকেন, নিজের ডান হাতে গ্রহণ করে থাকেন। আল্লাহর সব হাতই ডান, আল্লাহর হাত কটা, দুটো, আল্লাহর দুটো হাতই ডান, সুতরাং আল্লাহ ডান হাতে গ্রহণ করে থাকেন। ইয়াখুযুস সাদাকাত ওয়া আন্নাল্লাহ হুয়াত তাওয়াবুর রাহিম, আর আল্লাহ হচ্ছেন তওবা গ্রহণকারী, মহাদয়াময়। হাতের কথা বললাম না, আল্লাহ, আল্লাহর হাত আছে। কেউ যদি বলে কেমন, বলবেন জানি না, আল্লাহর সত্তা আমরা জানি না কেমন, তখন আল্লাহর হাত কি করে জানবো? তবে আল্লাহর হাত আছে বলে আমি বিশ্বাস করি। আল্লাহর হাত আছে, হাতের আঙ্গুল আছে, আঙ্গুলের কথা আমরা জানি, হাতের চেটোর কথা আমরা জানি, কিন্তু সেগুলো কেমন আমরা কি করে বলবো? আল্লাহ তাআলা জানেন, আল্লাহর সত্তাকে আমরা দেখিনি, জানি না, তখন এগুলো কেমন আছে আমরা বলতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাসাদদাকা বিইদলি তামরা, যে ব্যক্তি একটি খেজুর পরিমাণ কিছু দান করে, মিন কাসবিন তাইয়্যিব, নিজের পবিত্র উপার্জিত অর্থ থেকে। দেখেন, দান কবুল হওয়ার শর্ত হলো যে আপনি যে দানটা করবেন সেটা পবিত্র হতে হবে, অপবিত্র অর্থ আল্লাহ কবুল করেন না। ব্যাংকের সুদগুলো নিয়ে আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ কবুল করবেন? নাকি ব্যাংকের সুদ আপনার দান বলে দেওয়া হবে? না, সবের নিয়তে দেওয়া যাবে না, আল্লাহ কবুলও করবেন না। পবিত্র অর্থ হতে হবে। আর দু নম্বর শর্ত, তাতে এখলাস থাকতে হবে। আপনি কার জন্য দিচ্ছেন? আল্লাহর জন্য। নাম নেওয়ার জন্য দিচ্ছেন না, ভোট নেওয়ার জন্য দিচ্ছেন না, কিংবা আর কোনো উদ্দেশ্যে দিচ্ছেন না, দিচ্ছেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আপনি দিচ্ছেন। তাহলে পবিত্র জিনিস দিতে হবে, হালাল উপার্জন থেকে আপনাকে দান করতে হবে এবং আল্লাহর ওয়াস্তে দিতে হবে। তাহলে সেই দান ওয়ালা ইয়াকবালুল্লাহ ইল্লা তাইয়্যিব, পবিত্র দিতে হবে, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। ফাইনাল্লাহ ইয়াকবালুহা বিয়ামিনে, যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা সেটাকে নিজের ডান হাতে গ্রহণ করেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, তারপর আল্লাহ তাআলা সেই দানকে লালিত পালিত করে বর্ধন দান করতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়াহু, যেমন তোমাদের নিজ মেষ শাবক, অশ্ব শাবক কিংবা উটের বাচ্চা, ছোট বাচ্চাকে মানুষ করে লালন পালন করে আস্তে আস্তে আস্তে আস্তে বড় হয়, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, শেষ পর্যন্ত সেই অতটুকু দান, কতটুকু দান বললাম, এদলে তামরা, খেজুর পরিমাণ দান পাহাড়ের মতো হয়ে যায়। খেজুর পরিমাণ দান পাহাড়ের মতো হয়ে যায়। আল্লাহর ব্যাংকে গিয়ে এতবার বাড়ে তো, স্টেট ব্যাংকে, ইউকো ব্যাংকে আপনার যা বাড়ে বাড়ে, বুঝতেই পারছেন দুনিয়ার বুকে, আর আল্লাহর ব্যাংকে দিলে পরে আপনার এতবার বাড়ে যে খেজুরটা পাহাড়ে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে সেই দান পাওয়া যাবে কাল কিয়ামতের। যেটা হারাম অপবিত্র সেটা গ্রহণ করেন না। এখন একটা জিনিস, সেটার মধ্যে হালাল এবং হারাম দুটোই মিক্সড আছে, সমপরিমাণ আছে, এবং কিছু খাটনি সহকারে তার মধ্যে হালাল জিনিস ঢোকানো আছে এবং কিছু জিনিস বাড়তি করে অপবিত্র আছে, হারাম আছে। এখন সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কবুল করবেন যদি কাউকে দান করা হয়? আল্লাহ তাআলা হালাল এবং হারামের মাঝে তমিজ খুব সহজেই করবেন এবং খুব সহজেই হালালটাকে গ্রহণ করবেন এবং হারামটাকে বর্জন করবেন। যখন আপনি এমন একটা জিনিস দান করলেন যাতে হালালও আছে হারামও আছে মিশ্রিত, তখন সেই জিনিসটাকে আল্লাহ তাআলা সেইভাবে গ্রহণ করবেন তার হিসাব মতো। যেহেতু তিনি হালাল ছাড়া গ্রহণ করেন না, পবিত্র ছাড়া গ্রহণ করেন না, তখন আপনার পবিত্র জিনিসটা গ্রহণ করবেন এবং অপবিত্র জিনিসের আপনি কোনো স্বভাব পাবেন না। আর প্রথমত কথা হলো, আপনি যখন জানবেন যে জিনিসটা পবিত্র নয়, তখন আপনি আল্লাহর পথে দানের নিয়তে দান করবেন না, তার মানে স্বভাবের নিয়তে দান করবেন না। আপনি সেটা কেবল আপনি সে মাল থেকে মুক্ত হওয়ার জন্য এমনি দিয়ে দেবেন, মাল নষ্ট করা জায়েজ না, এই হিসাবে সেই মাল এমন লোককে দেবেন যার জন্য খাওয়া জায়েজ, আর তাতে আপনি সওয়াবের নিয়ত করবেন না। এই হলো নীতি যে আল্লাহ তাআলা পবিত্র মাল ছাড়া গ্রহণ করেন না। কিছু মানুষ আছে যারা মনে করে তারা জানে না যে জিনিসটা হারাম, যেমন মুদিখানার দোকান যাদের আছে তারা চালের বিক্রির মাধ্যমে হালাল পয়সা উপার্জন করছে, আবার বিভিন্ন বিড়ি সিগারেট বিক্রির মাধ্যমে হারাম পয়সা উপার্জন করছে। তারা জানে না যে এটা বিক্রি করে যে টাকাটা নিচ্ছে সেটা হারাম, এমন অনেক মানুষ আছে গ্রামেতে। তো সেই মানুষটা যখন দান করবে, সেই দানটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন কোন টাকা দান করলো? যখন কোনো মানুষ দান করবে এবং তার নিয়তে এটা থাকবে যে আমি যেটা দান করছি সবটাই পবিত্র, তার নিয়ত হিসাবে আল্লাহ তাআলা তার দানকে পবিত্র বলে গ্রহণ করবেন, যেহেতু তার মালে হালালও আছে হারামও আছে। যখন সে দান করছে আর সে জানে না যে আমার মালে হারাম আছে, কিন্তু দান যখন করছে পবিত্র মনে করে দান করছে, আল্লাহ তাআলা তার নিয়তকে কবুল করবেন এবং ইনশাআল্লাহ তার দান কবুল হবে, যেহেতু সে জানে না যে আমার মালে হারাম কিছু ঢুকে আছে। তখন বলা যাবে না যে এটা আল্লাহ তাআলা জানছেন, কিন্তু আল্লাহ তাআলা জানলে শুধু আল্লাহ তাআলা জানছেন ঠিকই, কিন্তু বান্দা যখন জানছে না যে আমার মালে হারাম আছে এবং সে সওয়াবের নিয়তে দান করছে, তখন আল্লাহ তাআলা তার মনকে দেখবেন, তার নিয়তকে দেখবেন এবং তার কাছ থেকে ইনশাআল্লাহ দান গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা একটু বিষয়ের বাইরে আছে, সেটা হলো যে আমাদের পৃথিবীতে এমন অনেক ভাই আছে যাদের কাছে ইসলামের দাওয়াত কেউ পৌঁছায়নি আর তারা ইসলাম সম্পর্কেও জানে না, আর তারা এটাও জানে না যে কোনটা সঠিক পথ। এখন প্রশ্ন হলো, তারা যখন মারা যাবে তাদের পরিস্থিতি কি হবে পরকালে? এই পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ আছে যাদের অবস্থা সাধারণ মানুষ থেকে ভিন্ন হবে কাল কিয়ামতে। নম্বর এক, অমুসলিমদের শিশু যাদের কোনো পাপ নেই, যারা এখনো পর্যন্ত পাপের বয়সে পৌঁছেনি অথচ মারা গেল। মুসলিমদের শিশু মুসলিমদের অনুসারী, কিন্তু অমুসলিমদের শিশু যাদের মধ্যে পাপের বয়স আসেনি এবং মারা গেল। নম্বর দুই, পাগল যারা দুনিয়ার ভালো মন্দ কিছুই বুঝল না। আর নম্বর তিন, সেই ব্যক্তি যার কাছে ইসলামের নাম পর্যন্ত গেল না। এই তিন শ্রেণীর ব্যক্তিকে ওলামাগণ বলছেন কাল কেয়ামতের দিনে তাদের কাছে বিশেষভাবে পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষা অনুপাতে তাদেরকে জান্নাত জাহান্নাম দেওয়া হবে। আর আল্লাহ তাআলা জানেন কাকে জান্নাতে দেবেন কাকে জাহান্নামে দেবেন। তারা সেই পরীক্ষায় বলা হচ্ছে, তাদেরকে বলা হবে তোমরা আগুনে ঝাঁপ দাও। তখন যারা আল্লাহর হুকুম শুনে, আল্লাহ যখন বলছেন বিনা দ্বিধায় গিয়ে আগুনে ঝাঁপ দিতে যাবে তারা জান্নাতে, আর যারা ওই যে চালাকি করবে আগুনে কেন ঝাঁপ দেবো, তাদেরকে আল্লাহ তাআলা আগে থেকে আল্লাহ জানেন কারা জাহান্নামে কারা জান্নাতে। এই তিন প্রকার ব্যক্তির জন্য এইরকম ফয়সালা ওলামারা বলেছেন, বিশেষ করে তাফসীরে ইবনে কাসিরের ফয়সালা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।